তোমরা তাহাদেরকে যে শরীক করিয়াছ তাহা উহারা কিয়ামতের দিন অস্বীকার করিবে, সর্বজ্ঞের ন্যায় কেহই তোমাকে অবহিত করিতে পারে না। يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد. هي مانوش، তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী، কিন্তু আল্লাহ তিনি অভাবমুক্ত প্রশংসার হোক। إن يشأ يذهبكم ويأتي بخلق جديد. তিনি ইচ্ছা করিলে তোমাদেরকে অপস্থিত করিতে পারেন এবং এক নতুন সৃষ্টি আনয়ন করিতে পারেন। ইহা আল্লাহর পক্ষে কঠিন নয়। وَإِن تَدْعُ مُثْقَلَةٌ إِلَى حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَيْءٌ وَلَوْ كَانَ ذَا قُرْبَى إِنَّمَا تُنذِرُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَأَقَامُوا الصَّلَاةِ وَمَن تَزَكَّى فَإِنَّمَا يَتَزَكَّى لِنَفْسِهِ وَإِلَى اللَّهِ الْمَصِيرِ কোনো বহনকারী অন্যের বোঝা বহন করিবে না। কোনো ভারাক্রান্ত ব্যক্তি যদি কাহাকেও ইয়া বহন করিতে আহ্বান করে তবে উহার কিছুই বহন করা হইবে না, সে নিকট আত্মীয় হইল। তুমি কেবল তাহাদেরকেই সতর্ক করিতে পারো যারা তাদের প্রতিপালককে না দেখিয়া ভয় করে এবং সালাত কায়েম করে। যে কেউ নিজকে পরিশোধন করে সে তো পরিশোধন করে নিজেরই কল্যাণের জন্য, আল্লাহর দিকে প্রত্যাবর্তন। সমান নয় অন্ধ ও চক্ষুষ্মান, ولا الظلمات ولا النور আর না অন্ধকার ও আলো, ولا الظل ولا الحرور আর না ছায়া ও রৌদ্র, وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وَمَا أَنْتَ بِمُسْمِعٍ مَّن فِي الْقُبُورِ এবং সমান নয় জীবিত ও মৃত, আল্লাহই যাহাকে ইচ্ছা শ্রবণ করান। তুমি শোনাইতে সমর্থ হইবে না যাহারা কবরে রহিয়াছে তাহাদেরকে। ইন আনতা ইল্লা নাযীর তুমি একজন সতর্ককারী মাত্র। إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وإن من أمة إلا خلا فيها نذير আমি তো তোমাকে সত্য সহ প্রেরণ করিয়াছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, এমন কোন সম্প্রদায় নাই যাহার নিকট সতর্ককারী প্রেরিত হয় নাই। وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ جَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَبِالزُّبُرِ وَبِالْكِتَابِ الْمُنِيرِ ইহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে ইহাদের পূর্ববর্তীগণ তো মিথ্যা আরোপ করিয়াছিল, তাহাদের নিকট আসিয়াছিল তাহাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন গ্রন্থাদি ও দীপ্তিমান কিতাব সহ। ثُمَّ أَخَذْتُ الَّذِينَ كَفَرُوا فَكَيْفَ كَانَ نَكِيرِ অতঃপর আমি কাফিরদেরকে শাস্তি দিয়াছিলাম, কি ভয়ঙ্কর আমার শাস্তি। أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ ثَمَرَاتٍ مُخْتَلِفًا أَلْوَانُهَا وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بِيضٌ وَحُمْرٌ مُخْتَلِفٌ أَلْوَانُهَا وَغَرَابِيبُ سُودٌ আল্লাহ আকাশ হইতে বৃষ্টিপাত করেন এবং আমি ইহা দ্বারা বিচিত্র বর্ণের ফলমূল উদ্গত করি, আর পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথশুভ্র লাল ও নিকষ কালো وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَلِكَ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ এই ভাবে রং বেরং এর মানুষ জন্তু ও আনাম রহিয়াছে আল্লাহর বান্দাদের মধ্যে যাহারা জ্ঞানী তাহারাই তাহাকে ভয় করে আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে সালাত কায়েম করে আমি তাহাদেরকে যে রিজিক দিয়াছি তা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাহারাই আশা করে এমন ব্যবসায়ের যাহার ক্ষয় নাই লিউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহ ইন্নাহু গাফুরুন শাকুর এই জন্য যে আল্লাহ তাহাদের কর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তিনি নিজ অনুগ্রহে তাহাদেরকে আরো বেশি দিবেন তিনি তো ক্ষমাশীল গুণগ্রাহী والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير আমি তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করিয়েছি তাহা সত্য ইহা পূর্ববর্তী কিতাবের প্রত্যয়নকারী নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাদের সমস্ত কিছু জানেন ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير أتبر আমি কিতাবের অধিকারী করিলাম আমার বান্দাদের মধ্যে হইতে যাহাদেরকে আমি মনোনীত করিয়াছি তবে তাহাদের কেহ নিজের প্রতি অত্যাচারী কেহ মধ্যপন্থী এবং কেহ আল্লাহর ইচ্ছায় কল্যাণকর কাজে অগ্রগামী ইহাই মহা অনুগ্রহ জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়িরা মিন যাহাবিন ওয়া লুলুআ ولباسهم فيها حرير স্থায়ী জান্নাত যাহাতে তাহারা প্রবেশ করিবে সেখানে তাহাদেরকে স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হইবে এবং সেখানে তাহাদের পোশাক পরিচ্ছদ হইবে রেশমের وقالوا الحمد لله الذي اذهب عنا الحزن إن ربنا لغفور شكور এবং তাহারা বলিবে সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করিয়াছেন আমাদের প্রতিপালক তো ক্ষমাশীল গুণগ্রাহী الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দিয়েছেন যেখানে ক্লেশ আমাদেরকে স্পর্শ করে না এবং ক্লান্তিও স্পর্শ করে না والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور কিন্তু যারা কুফরি করে তাহাদের জন্য আছে জাহান্নামের আগুন উহাদের মৃত্যুর আদেশ দেওয়া হইবে না যে উহারা মরিবে এবং উহাদের হইতে জাহান্নামের শাস্তিও লাঘব করা হইবে না এইভাবে আমি প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়া থাকি وهم يصرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير شكنه تهر আত্মনাদ করিয়া বলিবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে নিষ্কৃতি দাও আমরা সৎকর্ম করিব পূর্বে যাহা করিতাম তাহা করিব না আল্লাহ বলিবেন আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করি নাই যে তখন কেহ সতর্ক হইতে চাইলে সতর্ক হইতে পারিতে তোমাদের নিকট তো সতর্ককারীও আসিয়াছিল সুতরাং শাস্তি আস্বাদন করো জালিমদের কোনো সাহায্যকারী নাই ইন্না আল্লাহ আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ إنه عليم بذات الصدور نشتي الله أكاش مندلي وبرثبير أدرش بشي أبغتو آچن أنتر جهار ہوئي آچه ششم مند تنش بشيش أبغتو هو الذي جعلكم خلائف في الأرض فمن كفر فعليه كفره ولا يزيد الكافرين كفرهم عند ربهم إلا مقتا ولا يزيد الكافرين كفرهم إلا خسارا تنية تمادر كي پتی بيتے پروتنیدھی کوریا چن شتران كيهو كفری کوریلے تاہر كفری جنو شے نجائی دائی ہوئی بے کافر در كفری كبل وحدر پروتی پالو كر کرودھی بردھی کورے এবং কাফিরদের কুফরি উহাদের ক্ষতি বৃদ্ধি করে কুল আরাইতুম শুরাকাআকুম আল্লাযীনা তাদউন মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুম ফিস সামাওয়াতি আম আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বাইনাতিন মিন بل إن يعد الظالمون بعضهم بعضا إلا غرورا بولو تمرا اللہ পরিবর্তে যাহাদেরকে ডাকো সেই সকল শরীকদের কথা ভাবিয়া দেখিয়াছো কি তাহারা পৃথিবীতে কিছু সৃষ্টি করিয়া থাকিলে আমাকে দেখাও অথবা আকাশমণ্ডলীর সৃষ্টিতে উহাদের কোনো অংশ আছে কি নাকি আমি উহাদেরকে এমন কোনো কিতাব দিয়াছি যাহার প্রমাণের উপর ইহারা নির্ভর করে বস্তুত জালিমরা একে অপরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়া থাকে ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বা'দি ইন্নাহু কানা হালিমান গাফুরা আল্লাহই আকাশ মণ্ডলী ও পৃথিবীকে সংরক্ষণ করেন যাহাতে উহারা স্থানচ্যুত না হয় উহারা স্থানচ্যুত হইলে তিনি ব্যতীত কে উহাদেরকে রক্ষা করিবে তিনি তো অতি সহনশীল ক্ষমাপরায়ণ وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِن جَاءَهُمْ نَذِيرٌ لَيَكُونُنَّ أَهْدَى مِنْ إِحْدَى الْأُمَمِ فلما جاءهم نذير ما زادهم إلا نفورا يهارا دردار شنگي اللار شپت كوريا بوليتو جي يهادر نكت كونو شطر كو كاري آشيلي يهارا انو شكل شمپرداي اپكا شط پتر ادھيكا ترو انو شاري ہوئي بي كنتو يهادر نكت جخن شطر كو كاري آشيلو تخن تاها كبول يهادر بيموكتاي بردتي كوريلو استكبارا في الأرض ومكر السيء ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا